بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. يسألونك ماذا ينفقون، قل ما أنفقتم من خير فللوالدين والأقربين واليتامى والمساكين وابن السبيل وما تفعلوا من خير فإن الله به عليم. الله وحيك رباني. يسألونك ماذا ينفقون، إباميهم كليك فانا سؤال كربانته ماذا ينفقون، إباميهم আল্লাহুগ মাউগ হেদ কুরআন ইচ্ছা কামেদ এ কোন চিত্ত হেদ কুরআন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল কুল কালিক ফান বিদাল ওয়াশে মা আনফাকতুম মিন খাইরিন তিবামিহুম হেদ কুরআ হে ও ইচ্ছে এ হেদ কুরআ হে ফালিল ওয়ালিদাইন মা আম বফায়নাহা والأقربين أدي غايتما جميعنا را واليتامى يتيمنا را والمسكين مسكيننا را وابن السبيل دترورنا إيه هذا كورا هاي كتو كم يبقى ميهن سؤال كوري إهن سؤال الجواب ميهن كتو كت جواب أي شريعة تو كأسفا وأسلوبين أي أيجن دليل كوراني أصله حقيقة تو كيبقى ميهن سؤال كوران جهني ميغوتاره কম বাইকে মাচ্ছত হেদ কুরাম বি এ চকামে দুন নুনে এ কম মেচে হালাল গতো গোদা ফুরিচে জামা হেদ কুরে নে এ নে মিম আসল কুরাম বি সওয়াল কি মি মি গতং এ ফুরি বাবর মাসসালে তং আস শরিয়াত গ মিসাল কা সহাব আসাব এ কন সওয়াল কুরবানি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া ইহরাম বান্দেগেন হুরে লুং মুদ্দা তাকে চাবে হে গত ইহরাম বান্দেগেন হুরে লেবেন হুদ্দা তাকে ইচ্ছা বেহে গতন সওয়াল করে বিমা জবাব আই কি উঙ্গতা কা ইহরাম মানে হুরে লুং মানা তাকে বয়ান করে বি এই হাইগত গে বাম সওয়াল কুরআন জিহে নি মি সওয়াল ইহরাম গে হালত গ হারাম বেগে মানি কম ফেরান তাকে লুং হে কম কান্ত তাকে হে হারাম বেগে মানি ইহরাম গে হালত গ এ গত রে সওয়াল কুরআন জিহে নি এ গত মি তাঙ্গ সে বাম সওয়াল কুরবান তে কালিফান এ বাম হে দ কুরআন ইচ্ছা কাম এ কুং ইচ্ছে তো হে দ কুরআন খলিফান জবাব গো বিদাল ওয়াহে তেবামি হুম হেদ কুরা হে ও ইচ্ছে বেজে হেদ কুরা হে মাইম বফায়ন না রা গাইতি মাগমি হুন না রা ইতিমুন না রা মিসকিনুন না রা তুরেরিন না বিবামি হুন হেদ কুরা দেন আল্লাহ মাহি কুরআন ওয়া মা তাফআলু মিন খাইরিন ফা ইন্না আল্লাহ বিহি আলিম তেবামি হুম কুমমে হেও কামে কুরে কামু গাবিয়াস হেও কামে কফিয়া আল্লাহ হে কামুল দিন ওডি গান্না আয় আর হেও কাং হেও কামা কা ওয়ানি কং গোতাকা কুরিমা এগোয়িং আল্লাহ মোলা দেন ওটি গান্না হয় এই মিশায় কামি হোক ফান হোক কামুকে নামুগা বরাব বড় কামে বেস এহেন নামে আল্লাহ হাতর তুকে এ লিয়ে নুলিয়ে বিহি গায় দানে হোক কামে কামুগা এই কি ফাহারে গায় নাগে নিয়ে খালিস নু হি গায় দান এহেন বিয়া নুলিয়ে বে না হোক কামে কামুগা হাম এ ফাদা এ না হোক কামে গে নামুগা কুরি এখান দিমালেন নুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ইরশাদ আকা দিমান ওয়জ্জাকাস নুলিয়ে বে না হোক আমালে কে গতো গায় এমা আল্লাহ মিয়া হিকরবানি তি আবামি হিয় কমে কি গতু গ কুরা কমে কামেন আল্লাহ মুলাদদিনে বডি গান্নাওয়ে মুলাদদিনে বডি গান্নাওয়ে এই মিহকান ওলওয়েন লয়ে মানে কি তামে বড় হিয় কমে কফস এ আল্লাহ দিনে বডি গেন বেনা কি নিয়ে খালিস তোয়া এ নাই কুরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখকে বি গতাত তোয়া এ আলকান এ হেও কান এরাং আল্লাহ কবুল কুরবান এখান আল্লাহ মুলাদদিনে বডি গান্নাওয়ে মিহ কমে নিয়া তেগ কুরিয়াস আদি কমে গতা কুরিয়াস আল্লাহ দিনে বডি গেন বা আল্লাহ কান ওলওয়েন লয়ে বেনা ইবদসমিয়া দেন আল্লাহ মি হাঙ্গুরা মায় বেহে গো তুমি ওয়াহি কুরবানি কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম তিবা মি হুঙ্গা মাচ্চা জিহাদ ফরদ করে দিজে হাঙ্গুরা মা ফরদ করে দিজে ওয়া হুয়া কুরহুল লাকুম আই তিবা মি হুম কিতাম মেন নুর হুনু কাম গাবিয়াস মুসলিম গা মুমিন গা মাচ্চা ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খাইরুল লাকুম ফাহরে গা তিবা মি হুন নুর হে কামিং এই তিবা মি হুন মা হেও কামে কাম গাবে গিং গা দানে তেমে কোন ওয়াসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম আদি তিয়াবামি হুন লোবি কুরা কামেন এই নু বা কাম কাবস তিয়াবামি হুন টাকাবে গিন গা দান মিগে মুরাদ কি তিয়াবামি হুন নুর হে কামে জিহাদ কুর মান নুর হে গিন আমি হুন এ নুর হে কান্তং এই তিয়াবামি হুন টাকা মা হে ও কামে কাম গাবে গিন গা দান শক কে বেস নে জিহাদ গ ময়দান গ হে ও কাং গতি দে কলং মার ওয়েজ্জা গাতুল ওয়েজ্জা শাহিদে এতি নিয়মিতা কোলা কোলো নেই দেম শহীদ নবজায় নে মুরে নান গানি মামুদলা দে কোলম বসিও এই জিহাদ কুরমান নুরহুন কাম গবিয়াসে জিহাদ কুরমান নুরহুন এই তিয়বামি হুননা এ জিহাদ এই তিয়বামি হুননা মাহিও কামে কাম গবে দানে শক্কে বসনে হিও কামে এই আমে ফাদান তিয়বামি হুন লোবি কুরা কান্ত এ বহি জিহাদান নুরহুন জিহাদ নুকো গে গে ইশিন দে তিবুন এই তিয়বামি হুন রুহে কামাকি তিয়বামি হুন লোবি কুরা কামে এই তিয়বামি হুন নুবা কাম কাবে গিন গা দানে শক্কে জিহাদ নুকো গে গে গে তাহু গে ইশিন দে তিবুন এই নুবা কামে দে মি ফুরতম মি মি আই মি বাবা লে মনে মদিনা গা মদিনা গা এই মক্কা গে উলু ভিরু হাঙ্গুরামা গে আমর হাঙ্গুরামা কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদ্দ দেবা ফেন নেই হুদ্দ দেবা ফেন নেই হাঙ্গুরামা কা এবা গুতু গ আল্লাহ ওয়াহি করবা হানে কেতরি বেগেন তিবে আসে কেতরি বেগেন তিবে আসে দে মদিনা আও মাফাহু গা মি জিহাদ করুম ফরদ করুনি মুমিনুন গে মাচ্চা আল্লাহ করুম আল্লাহ ইয়ালাম ওয়া আনতুম লা তাআলামুন আল্লাহে দেন বড় গমানি তিয়াবামি হুনা কান্নেগে তিয়াবামি হুনা কান্নেগে জিহাদ কুরি মাহুরি হেবা জিহাদুগে সাবাবুন হুরি বারাকাতা মি হুরি হাকা মে দেন বড় গমানি আল্লাহে তিয়াবামি হুনা কান্নেগে নে এই জিহাদ ফাহুগা কান্তত বেগেন দানে গইন আল্লাহে মোলা দেন গড় দেন বড় গন্নমানি আদি জিহাদুগে মাদান মিস্তাকুম আওমা ফাহুগা এতাঙ্গা মারওয়ান বায়কা গনিমা মুদাহিফায়ঙ্গে মুরি আন্নান বায়কা মি হুরি হাকা মে আল্লাহে দেন বড় গমানি তিয়াবামি হুনা কান্নে গেনে তিয়াবামি হুনা গেনে কমে কমে বেস উমাফাহু গায়ে ইয়া আল্লাহ কুরআন ইয়াসআলুনাকা আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহ কুল কিতালুন ফিহ কাবীরুন ওয়া সাদ্দুন আন সাবিলিল্লাহি ওয়া কুফরুন বিহি ওয়াল মাসজিদিল হারাম ওয়া ইখরাজ আহলিহি মিনহু আকবার ইনদাল্লাহ ওয়াল ফিতনাতু আকবার মিনাল কতল ইয়াবামি হুন কাজিফান সওয়াল কুরআনতে আনিশ শাহরিল হারাম কিতালিন ফিহ হুরমাত তরিগেন ওয়া মাসসারতাহু গা হাঙ্গুরামা কুরুমা বেহে গতম মিহেম বি গত কি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোয়াইফা দিমালা কুড়া কুড়া লস্করে ফোন বি এবে কালুন তোয়াইফা দিমালা বাডা গান্নানি কো তোয়াইফুন আ মুশরিকা কুমি ফেনু নিয়ে বে কালুন না হাঙ্গুরামা বেরি মুশরিকে এই আমর ইবনে হাদরামি কি আমি মি বা মি হুম মি বে কালুন সোয়াসা বে কালুন এনা গাতুলু কফি এই দিমা মি বি গত কি রাজা মহগে ফুরতামা বি দোস মি দিমা আবি দেন এবে কালন কান নেগে এ রাজা মহগে ফুরতাম দুয়াস কামে দেন মক্কা গে মুশরিকুন শকুয়া কো ফিমি কামা শকুয়া কোরআন তে আমি আর মুশরিহুন গে তেরে গেস বি আহর মাই তেরি মাসর তো হুগা এ মি হুন গে তেরে গেস হা গুরাম কুরমানা এই এ মাসর তং আল্লাহ লে বি দুয়া সুরা ফেরি গেন হাতার মাসর মিনি মাই কুরাই হর মাই তেরি কুরাই এই হর মাই তেরি কুরাই গেন বা হাতার মাসর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উড়তকা বিং হেদ্দেই দোস সুরা ফেরকেন বা আরাম আসর ওয়ানি হাদদা ফেগে তেরেন আতর মাসর হুরমাত তেরি কুরবি এই এই যুলকায়দা ইয়া যুলহজ্জা মুহাররমা দেন রজব মি হাতর মাসর মি হাতর মাসর কি মি হুরমাত তেরি গমা মাসর তা মি মাসর তা হুগা এবস মি কোনে কি গমা চা আনিয়া রুমা হাঙ্গুরাম কুরমা মি হুরিহা কামে বানি হারাম কুরাইফা মি কাম মিহেম বিমা মক্কা গে মুশরিকুন কমে গতে বিয়াস মাসর ইয়াসানেতা মাসাল ইয়াসিমা ইবামি হুম আল্লাহ কে রাসূলা সওয়াল কুরবানি এ হুরমাত তেরি বেগেম বা মাসাল তাহুগা হাঙ্গুরাম কুরমা কি এই কোন কাহার কামিং হে দেন জবাব দেবান রাসূলুল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কালিফান বিদাল ওয়াশে কিতালুম ফিহি কাবীর ওড় ফাফাই কে হুরমাত তেরি বেগেম বা মাসাল তাহুগা হাঙ্গুরাম কুরমা কি এই বড় বেগেম বা ফাফাই কে এই একামা কুদান্নাশে وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ وَكُفْرٌ بِهِ وَالْمَسْجِدِ الْحَرَامِ وَإِخْرَاجُ أَهْلِهِ مِنْهُ أَكْبَرُ عِنْدَ اللَّهِ الله কে মাগবন্দ কুরমা এক মানে কি দীন মিহু আয়ানু দি হিফে হেটু আই মক্কা কে মুশরিক অন্ত কুরমন দিয়া গ মিয়া কাং হিও ইচ্ছং আডু ইউনা নুদি وَصَدٌّ عَن سَبِيلِ اللَّهِ মি গেতে গ হামে কানি দানি মক্কা কে মুশরিক নন মি হিও নাসে হাই আডু ইহু মাট্টাকা হুম্মে তানেগ গ দেউনু কামু গ ইয়াস গুরুয়ানা সুন্নাই বয়ান করবে থানা মিহুন দিয়া নুদী হিফে হেট্টমা কি এই হাম ওয়াসদ্দুন আন সাবিলিল্লাহ এবস কাহালা ফারাগেন নেই আল্লাহকে মাগু বান্ধ করুন এই হে ওইচ্ছেন আডুইবা আডু ইউনা নুদী মিস্তাকুম বান্ধ করুন মিস্তাকুম নাং হে ওইচ্ছেন ইউনা নুদী ইউনা নুদিন মাসাক করুন এই হাম মি বাবুকে দান এ হুরি হ্যা কামে মি দিনুকে নাসে হাইং আডু ইউনা নুদী হিফে হেট্টম আলু গড়মেঙ্গে তেরে গে সামাকুরা মুন্দা কামেং এই মিহুন দিনুকে নাসে হে মিহু আডু হিয়া কানু দে নুবাই চে বে জামাসে না আডু লাওয়া আডু হে কিসমাস সলেন নুবাই ফিল মুতাব্বিরিস মাসলেন নাই কুড়িমা যা কোন নাহায়া ডান্স কোন দিস মাসলে নেই এহনাম সে ওইচ্চাকা দিয়া কানুতে হে ওইচ্চাং আডো আহাকা দা কান দিয়া কানুতে এহম বাসদ্দুন সাবিলিল্লাহ আদান কোরা একামাক কো বাসদ্দুন আন সাবিলিল্লাহ আল্লাহ কো মাগ বান্দ কুরুমা ওয়া কুফুরুম বিহি কানাগে কাফারুমা ওয়াল মাসজিদুল হারাম মসজিদুল হারাম মিহু আনু দিহি ফেটমা ওয়া ইখরাজ আহলিহি মিনহু আদি মক্কায় এ মক্কা গা আহলুয়ারিন নেরেলুমা মিকাং কামাকি আকবার ইনদাল্লাহি আল্লাহ গা হযরতু গা আদি মা বড় দেগেন বাফাফাই এ মিহুং এ মাসতারি জাসানিয়ে কালে তিয়াবা মিহুং হুরমাই তেরেবেগেন বা মাসতারিক গা মিহুং গা তুলু কুরিমা এ মাসতারি জাসানিয়ে বা মিহুং রাঙ্গালে এই মুবাকামে কেই একামাকু এ মিহুং এতিবা কুরা কান্তা বালা বালা রে হে ও ইচ্ছে মিহাকু আল্লাহ গা মাগু বান্দুকো আল্লাহ কে মাগু বান্দুকো আল্লাহ কাফারওয়ে মসজিদুল হারাম মিহুং আয়ানুদি সুলহ হুদাইবিয়া গা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী উমরা করেবুমা একালিফানা আইহুগো বাবর আসহাবে কানু সবাডাগেন নাই একামাকু হুদাইবিয়া কিউন তানা বাডাগাত মাফে কালিফানা খবর লিবি বাডাগাতি মক্কা গে মুশরিকুন একালিফান বানানুদি ফাহাট্টাম মাগু বান্দু পুরি কামা তেং এ মিহুং এ দুনি মিয়া হারাকুন ওয়া দেবেনে মক্কা কা উমরা কুরাক দেন সুনে এতাঙ্গ মুআহাদায় পুরি আন্না হারুগা মুদ্দ দেনে কামা পমে গ সেমিহুং এ মাসিল হারাম এবে কালম ওয়াসিল বিয়ানু দিহি ফেটি মিহরে কাহা দা কান্তাত আদি মক্কা গে আহলুয়ারি মক্কা নেরেলুং কিতাম মিহুন নেরেলি মক্কা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেরেলি আসহাবে কালম এতা বাবর বে কালক মক্কা মক্কা মুশরিকুন তা নেরেলি মিহরে কাহা কান্তাত তাং আদি মানু বায় গে বে ফাফা গে গতং আল্লাহ গে হযরতুগা হুরমাইত তেরে বে গে ওয়া মাসরে গে হাঙ্গুরামা কুরুমা বুরে হুরমাইত তেরে বে গে ওয়া মাসরে গে হাঙ্গুরামা কুরুমা বুরে মিকাং কাং ফাফা গে গতং মা বুড়ে আল্লাহ গে হযরতুগা তেবামি হামেকান তি মাসরে সানি হুরমাইত তেরে বে গে মাসরে গে হাঙ্গুরামা কুরুমুনি তিয়ে এবরে মা বুড়ে বে গে ওয়া কান্তাত তাকে তেবামি হতি কুরানি ওয়াল ফিতনাত আকবার মিনাল কতল ফিতনা ফাফা ফিতনাগে ফাফা বড় বেগেম বে গাতুলাবুরে গাতুলাবুরে বড় বড় ইচ্ছেকে ফিতনা ফিতনাগে সবাবুন কিতাম মিহুং গাতুল বেগেন দান কিতাং আইলা রুলিগেন দান কিতাম মিহুং গে মেদুগা বাগাওয়াই ফেতুরিগেন দান ফিতনাগে সবাবুন এমা ফিতনা মান উবাবেগেম বে গাতুলাবুরে ওয়ালা ইয়াজালুনা ইউকাতিলুনাকুম হাত্তা ইয়ারুদ্দুকুম আন দীনিকুম ইন ইসতাতাউ ইয়া আল্লাহ ওয়াহী কুরবানি ইবামিহুম তিয়াবামিহুন্না হাঙ্গুরাম কুরুমুগা দেমিতি বেনেতে মুশরিকু মক্কা মুশরিকু তিয়াবামিহুন্না হাঙ্গুরাম কুরুমুগা দেমিতি বেনেতে তিয়াবামিহুম তিয়াবামিহুমগে দীনুম মুরতাদ ওয়াজ্জাউ মাদদান দে তিয়াবামিহুম তিয়াবামিহুমগে দীন দু কল্লাফ মাদদান দে গামিহুম হাঙ্গুরামে হুট্টাইনু লানে হাঙ্গুরাম হাম কুরামুন্দানে তিয়াবামিহুন্না তিয়াবামিহুমগে দীন তিয়াবামিহুম দু কফ মাদদান দে ইনিস্তাতাউ এমিহুন্না কুলদানবেগেম ওয়ান্যা তিয়াবামিহুং তিয়াবামিহুংগে দীন মুরতাদ্দু ওয়াজ্জামাদ্দান দে ইবামিহুং তিয়াবামিন হাঙ্গুরাম কুরআনতে একামাকু দান্নার ওয়া মান ইয়ারতাদ্দু মিনকুম আন দীনিহি ফায়ামুতু ওয়া হুয়া কাফির তিয়াবামিহুংগে তেরেন দীন মুরতাদ্দু ওয়াজ্জামিহা দান্নাশ দীন মুরতাদ্দু ওয়াজ্জামিহা ইবাহি দীন দু কল্লাফিমিহা বাইগে বাহাদ দীন দু কল্লাফিমিহা দান্নাশ ফায়ামুতু ওয়া হুয়া কাফির আদিনা মারউই কাফিরগে হালুগা মুরতাদ্দুগে মুরতাদ্দু ইমা কাফির উইতায়ে এ কাফর কমগে হালতুগে না মারওয়াজ্জা দন্নারে ফা উলাইকা হাবিদাত আমালুহুম ফিদ দুনিয়া ওয়াল আখিরা ইবামি হুনা কি ইবামি হুগা আমালত দুনিয়া আখিরাতুগা বরবাদ ওয়েগে ওয়ামি হুনে হুরিগে কফফা হুরি এবস হে ও আমালেগে সওয়াব দেন্ন ওন্নান মুরতাদ্দুইমা এ হিসাবুগে বাতিলুই এনা কুরি হুরি হা হে ও আমালে মুরতাদ্দুইমা বাতিলুই আর ইসলাম আলাং ইসলাম ওয়ামি হা ইসলাম ওয়াইরুগা এনাগে হুরিগে হুরি হুরি হা ফাফাইঙ্গে বাদে ফিলাগে ফহবিগে হামা এগোতা মুসলিমুঙ্গে তেরে মুমিনুঙ্গে তেরে মিহাকু মুরতাদ্দু জেনা কুফর হুরিয়া হেওয়া মালে বেস বাতিল বেগেন দান এম এমি হুন নাকি দুনিয়া আখিরাতুগা আল্লাহ মাই কুরবানি দুনিয়া আখিরাতুগা এবা আমি হুঙ্গে আমালতা বরবাদ ওয়ে বাতিল বেগেন বা আমি হুন এমি হুন নাকি দীন মুরতাদ্দু জিয়া ফা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন আদি এবা আমি হুন নাকি নরকান্ত বেরিনে এতাঙ্গ এবা আমি হুন দেমি তিবেনতে মুরতাদ্দু জিয়া দেন নন নরক ফিয়া বাইতুর হেনতানে দেম আল্লাহ কুরআন ইন্নাল্লাযীনা আমানু ওয়াল্লাযীনা হাজারু ওয়া জাহাদু ফি সাবিলিল্লাহি উলাইকা ইয়ারজুনা রাহমাতাল্লাহ ওয়াল্লাহু গাফুরুর রহিম হামকারুরুম ঈমান বে আদি হিজরা কো আল্লাহ মাগো হিজরা কো আদি আল্লাহ মাগো জিহাদ কুরমি হুনদান্নারে এবামি হুনকি এই আল্লাহ গ রহমাতাং উম্মিদ কুরামি হুনকি এই হাকিকাত গ আল্লাহ রহমাতাং উম্মিদ কুরামি হুনকি ওয়াল্লাহু গাফুরুর রহিম আদি আল্লাহই ইনগিনে ফাহুসা ওগা অন্তরাস কালাঙ্গে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির قل فيهما إثم كبير ومنافع للناس واسمهما اكبر من نفعهما ويسالونك ماذا ينفقون قل العفو الله قرباني مي رلا به فرتما اي رلوغ حكما به فرتما اي را حران قروني افحركان مي اسو شريعتوغ باين حكم تان اس فورغوي اي كليه كر را حران قرونا ما اتب اي زمانكي اي ezamanaki ei mistakun islam bamun adi mehrannani islam din ferunu kolwei adi islam dina kamagina dostake noye ehengamu islam dina mistakun wannamun ayru kulliya karra haran kurawima miwagota kiyero asabe kalam itire gati baabru mihangoti brabo ekashigen ve mihun adi tibi kufurawara kariga adi maduren noye mihun islam vifahakun ema kulliya kan egota ra haram kurawima mihun alun amra mihun ge dina rujuwa vedan ema hikumaten mi তে মিগত বাকে মি দালিল বা নাগা বা এম মি হম মি ড্রাগ ইস্তেমাল করা মি হন না ড্রাগ ইস্তেমাল করা মি হন না এম মি হন মি দালিল মি নাগা নি আল্লাহ সুবহান ওয়া তাআলা রালিব বেসতে ইফহার কা হারাম করা বাফে মাট মাটম নে হারাম করেবি তিন মারহালায় বে রা হারাম করেব তিন মারহালায় কোন রা হারাম করেমনি মি দালিল মি নাগা নি ড্রাগ ইস্তেমাল করা মি হম নুয়াত এম হন ফরওয়া দে মি হম এম হম বনানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাবেস মি হারাম করেবি ইফহারাকুন নোনে তিন মার হালাকুন নে হারাম করেবি এগেন দালিল কুরানি এই একামে একামা কা বায়াক দেবি হি ফা ফুরি কামে কুল্লিয়া কা মানে ন করেবেনে এম এমি হুম মড মডং এতি দেমুন দেমুন নে বিমাদ করেবেন এ গতং এমি হুম মি বুনানি মি হার মি কামা কি হাকিগাতুগা মি রাগে কান্ত দেমমে মি বুনানো গতং এই মিস্তাকুন এবাগুতু আদি কুফরাকা মা দুরেন নো কুফরাকা মা দুরেন নং এমি হমরা কুফরা কারি এমি হুম আমরা কুফরা রুজুওমুং একাশি গেম বে কুল্লিয়াকং এমি হুম মা কুরিসুর কুরামুং আকামে কুল্লিয়াকং মানা করেউনিমা কুল্লিয়াকং মানা করেউনিমা দেন ইসলাম দে মিহার এগে ফাও মিহার রা হারাম করেউনুর ইসলাম দিন বারু গদা বেজ্জে ইসলাম দিন বারু গদা বেজ্জে এগে ফাহুং কিতাম্মে বরকার রা বুই মিহাক রা বমুন দিয়া মিহাকাস ইসলাম ওয়া ফাহু গহামা বাগুতুং এনা হুটারে জিহেন রা বুয়ং দেন এ নাই কা তিমান না মাডু মাডুম বোমুম বোমুম গোস তিমান না হুটাইলা আনে কেন বুনে বেনে হামে এগো তা মুসলিম বস মিড্র গো ইস্তেমাল করা মিউং এ হুটাইলে জেনে ফারুম বাকি মাডু মাডুম দি গেন নু এ মিউং হুটাইলে বাম বি কি হামে ফারুম হুটাইলে বাম জেনে হারাং ইচ্ছে হারাং ইচ্ছে ইচ্ছে কি হেমা এ গো তাকান নু কমে কাস মি দালিলে এ মিহুং এ গো তাকান নু নে গেনে এ মিহুং গে এ মাসসালা গ হুজ্জতে এ গো তুগা নু নে গেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ মি ফুরতাম রালুগে মাসসালা বায়ান কুরবানি yas'alunaka 'anil khamri wal maisir mistakun islam wir islam din pratamar mistahun ge terega emme gadeyan hinga dekan tammi rala juwa kuluma mi am fo kam arabin ge terega ero islam din ayo de mistakun sawal qur'an te kaligfana rala juwa ya behegotun ul kaligfan vidal war fihima ismun kabirun e de tiga ve war bodu faafa juwa kulumuga rabuimuga ve warabbodu faafa wa manafi'u lin nas adi mistakunna faada kole ves veega mi ganden bay mi hun dalil nagani raluga ves ve bay faada ve e misaka bay bali bayyange bahatte ge farwa bay mi hunani misala ka bay mi hun abuna mi hilla bayya raluga hore farwa den hadisen aswaben allah haran kurevi echchega allah shifayanu labbay আল্লাহ হারাম করে বিচ্ছেগা শিফায় নুলবায়ে দেন কমেস হেঙ্গো তাকুম ফায়দা কম বেদান কমেস হেঙ্গো তাকুম ইহা হি বাই ফারহিং হামা জাসাল দিনুমা হাসবে বেকরার ওয়ে ফাইন নামি হে কাং কামা ফিকুর বড় ওয়ে ফাইন নামি হে কো বাই ফারহিং হামা জাসাল মকবস বেদান কান্তা দেন আল্লাহ মে করনি কুড়া কুড়া ফায়দা কোলে বেস ওয়ে কামাকু এগে গেল্লুমে মা বড় এগে ফাফা মা বড় উল ফিহিমা ইসমুন কাবীরুন এগাওয়া ফাফা একামুগাওয়া ফাফা মা বডে একাম মিস্তাকুনাইগে ফায়দা কোলেবে সেবাহটে ওয়া ইসমুহুমা আকবার মিন নাফিহিমা এগে ফাফা এগেন দে ফায়দা ব্রমা বডে এগে ফাফা এগেন দে ফায়দা ব্রমা বডে আদি হারামেন নকো বরালে মার মাসতালে বায়ান করেবি এগে বাহটে কুদি কুদি ফায়দা কোলেছে কামকো এগে গেল্লুমে বডি গেল্লুমে বডি দেমি ওয়াহি আল্লাহ হে কোনা ওয়াসালুনা কামা যা ইউনফিকুনা কুলিল আফু আদে মি দিয়ে মাসালা ওমে আগাস দেন মি রালুগে মাসাল মি ফুরতামা রালা বেহে গতম বাবালে বুনু আয় দেবনে বাবালে বুনি রা বয়ে গেন তিবে মাস্তু গেন তিবে নামাদা কায়রন মাশ আল্লাহ ওয়াহি কোরআন ওয়ালা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা কেবাবি নামাদা কায়ারি নোয়ারে মাস্তুবেগেন তিবে হালুব এ মিকম মি ওতাকি আসাউমগে মেদুগ বেবুন ওয়ালিমা ওয়ালিমা ওয়ালিমা কি এই কাভেনিগে কাভেনি পার্টি ইয়া দেন এ হাফলাগা আলিগে ফানা আব্দুর রহমান মুন আউফা দে বেকলম বরাবড় রাহিত আলিগে ফানা আব্দুর রহমান মুন আউফা দে বেকলম দেন এ বেকলম নামি নিমুনুইরু মগরুনা দবঙ্গে গোয়া দেন দে বেকলম বডা গতি নামাদ পুরমা আদি মস্তু গেন তিবেউনি এবাগত দেন আলিগে ফানু আব্দুর রহমান আউফি দালমনি কাদি ফানু ইমাম কান কুরাবার আলিগে ফানা দেন আলিগে ফানু মি নামাদ পুরম মি ইসবি ইসে বডা মি সূরাতুল ফাতিহা ফাহুগো মি ফেরুনি কুলিয়া আইয়ুহাল কাফিরুন দেন এ সূরাতেন নুয়েন নিমুনু কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ানাহনু মা তা'বুদুন হেমস কিয়াফি প্রথমে লা আ'বুদু মা তা'বুদুন আহরম আলকম ন কুরআন মে কালিম আলকম কুরা ফারাত তাগা একাম কো হেম বুনে ফালম বুনে বিজে আহরম আলকম কুরআন মে কালিম আলকম কুরা ফারাত মাস্তু গে মি তিবি ওয়ানাহনু মা তা'বুদুন দেন গোস মি গতাং কিয়া গন্দে গোদ কাস মি নং বালা আনতম আনকাস বেন্দে বালা আনতম আ'বুদুন মা আ'বুদ আনকাস বালা আনা আ'বুদু মা আ'বুদ আনকা বালা আনতম আ'বুদ দেন ওয়াসনি মুনুয়ে সূরাতে মাস্তু ফে তিবি মা দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আইবা বালা বানি নামাদ কারণ মারে মস্তু গেন তিবে গেন দেন মি ইওতে কি বরক গিনা মি হুন দু কল্লা ফিরাবু এই সবাব কি নামাদ গে বাগু তো বরক কারি আমে কানি বোয়ে মেন না রে গান্ডো দেন রা রা বোয়ে মেন না রে গান্ডো এ নিদা বাগু তো বা দেন এয়ান আদে ফে তিবে কে মি মি বরন তিমান না মেন দেন মি গোতান নু বোয়ে নাকা দেন নু বো নু তিমান না মেন বাই বে কানু এক দু কল্লা বাস এই মিহান নামাজ তো হোক বাগু তো বরক কারি দে বাগু তো দে নামাজ দে তেরে দেন কমিয়াগাস মাস্তু খান এক কোরেন নফিলে আনে নামাজ অগত জেহে রাখো আমি মাদে বাই বে কানু রাবু ইন্দু কল্লি দেন তিমমা নামার হালাই গতি দেন উমর গে ফানু মি দন্নাও নি আল্লাহ দোয়া কুরবানি আল্লাহ রালা বেহে গো তুম ফুরিহাম হুকুমে বাওয়ালা বাস ফুরিহাম হুকুমে বাওয়ালা বাস মিয়া দু শাক্কু মতি গে মি তিবে বানি গিনা বে কালু না রালা বেহে গো তুম দেন উমর গে ফানু হামা দোয়া কুরবানি হামা দোয়া কুরবানি রালা বেহে গো তুম ফুরিহাম হুকুমে বাওয়ালা বাস দেন আল্লাহ মায়দা সূরাতু গে রালু রা হারাম কুরবি কাম গে হুকুমে বাওয়ালেবি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু মাইসির বাস আনে জুয়া ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম ওয়াল আজলাম ওয়াল আনসাব ওয়াল আজলাম রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন এ ইমাম বে জামি ইস্তাকুনে তিয়াবামি হুন দন্নাশে রালা জুয়া কুলুমা আদি বুদুতাকাং আলকাং কুরুমা দুনি দান্ডি তাব্বেনুং কগে নাসিব হুরনক বেলুমা মি হুরিহা কামাকি এই শয়তানাগে আমল তাহুগে তরেম ওয়াকান তাত্তাগে একাম মুতিয়া বামি হুন দুরওয়াশে তিয়া বামি হুন না কামিয়াব লিবে তো দুরবে গন্নাশে দেন উমর ফান বিদালওয়ান ইনতাহাইনা ইনতাহাইনা তিয়ান নাম দেন এককম হুটটালে আছে কমে গাল মি তিন ফাহার এক গামাতিন রা হারাম করে উনি দেন আল্লাহ মে কোরআন ওয়া ইয়াসালুনা কামাযা ইউনফিকুনা কুলিল আফু এবামিহুন কানিগ ফানা সওয়াল কুরবানতে আনি কাশমেন নানি এবামিহুন হেদা কুরআন ইচ্ছাকাম হেদু কাদিফান বিদাল ওয়াশে গাইতিমা গেগ আহলুয়েরিন নাসা বালহাট্টান জেহে হুরিহা এমমেঙ্গে মাচ্চা হেদা কোফফাদিন বাকিও ইং ইচ্ছিন হেদা কুরআশ এমিহুন খারাদু কোফফা বাকিও ইং ইচ্ছিন হেদা কুরআশ কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাফাক্কারুন ইফাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিয়াবামিন একলাঙ্গে আয়াত বায়ান কদেবাই এই তিয়াবামিহুম ফিকুর কুরমাট্টাকায়ে ফিদ দুনিয়া ওয়াল আখিরা দুনিয়া আখিরা তামেদু ফিকুর কুরমাট্টাকায়ে ওয়া ইয়াসআলুনাকা আনিল ইয়াতামা আদি ইয়াতীমুন্না বেহে গতুন কালে ফানা মিস্তাকুন সুবাল কুরবানতে এ জামানা কি এই ইয়াতীম কান্ত বড় বড় জামানা ইয়াতীম কান্ত মিহার ইয়াতীম মিওয়া ইয়াতীমুন্না মিওয়ানি বাপ লাফাতুগো বাপ মারওয়া কুজ্জা বালিগুন ওয়াহা হিন্দু হেরি ইয়াতীমেগ গতুগা বালিগ ইমাকা ইয়াতিম কানওয়ান বাপ্প মারওয়া কুজ্জা বালিগ ইজ্জামাত দান দেন এনা এহুরি ইয়াতিমেগ গে গতুগা মি ইয়াতিমুগে কান্তাং এর ওয়ার বড় ইয়াতি বাই ফাহার মি ওয়াগো তাকি বাপ্প মারওয়ার ইয়াতিমুন না লিবে ফহুরে ওয়ার মুদা তাবেস মুদা বের ইয়াতিমু বেসে বলে বাই ফাহার এহেম বাই মি হুম ওড়লাম বেস ওড়লে তিমান নাই না হাবার তিমান নাই কুজ্জা হাবার মানে মুদা কড়গো বেন মুগাবেস মি গোতা ইয়াতিম কান্তা বড় বড় ফয় জামানেন এই দেন এ গোতে ইয়াতিমুন্না বেহে গোতুন খলিফানা মিস্তাকুন সুবহাল কুরবানে কুল ইসলাহুল লাহুম খাইর খলিফান বিদাল ওয়াশে এমিহুম ইসলাহ কুরুম হিও বেগেন বে এবাহি এমিহুম না হাওয়াল ওয়াশে হাওয়াল বেগেন রাঙ্গাল গোতুগ একদিন তারবিয়াত কুব্বালা আসে বালা হাট্টা আসে ইয়াতিমুগে মুদা নুহাগ গোতুগ কেউমা কি এই এমমে বড়তি হাইফা ফাগে তেরেন হিমেনে ফাফায়ে আকুলু মালুল ইয়াতিমি ইল্লা বিল হক কুরআনকে ইথং ইথং আয়াত এক আল্লাহ কুরবাফ ওয়ালা তাকুলু এবামি ইয়াতিমুঙ্গে মুদাতাত এবামি নু হাগগু গতুগান উকাশ হাগগু নু গতুগান উকাশ ওয়া ইন তুখালিতুহুম ফা ইখওয়ানুকুম দন্তি এবামি হুন তিবামি হুন আমিহুম মাসুনি কফিয়া দন্নারে ইহম তিবামি হুন আখুননে ওয়াল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহ ইসলাহ কুরা মিহা আল্লাহ মোলাদ দেনে ওডিগান নাওয়ে ইয়ালামুল মুফসিদা মিনাল ইসলাহ কুরা মিহুন গে তেরিং ফাসাদ কুরা মিহুন আল্লাহ দেনে ওডিগান নাওয়ে এবাহি ইসলাহ কুরা মিহুন না ফাসাদ কুরা মিহুন রাঙ্গলাং আল্লাহ দেনে ওডিগান নাওয়ে এগে মানে কি বাই মিহুন ইয়াতিমুন না হওয়ালবে মিহুন গে মুদা কলুগে বেনমু গাবেস মুদাভেরি ইয়াতিম কুজ্জে মিসালাকা মুরি এনা হওয়ালবাং বাবর মিহুন তিবে না হওয়ালবাং এ মুদা কলুগে বেনমু গা আল্লাহ মোলাদ দেনে ওডিগান নাওয়ে ফাসাদ কুরা মিহা ইসলাহ কুরা মিহা ولو شاء الله لأعنتكم الله إرادة كرب بنما الله إرادة كرب نتبع منه الله رب تكلي في جسده الله إرادة كرب إن الله عزيز حكيم أما كرب الله سبحانه وتعالى إزدت تري وديكم وحكم بنتر استلانك الله إرادة كرب نتبع منه تبع منه تكلي في جسده مراده كبه ايه معنى كي مثالك فقير ميها كو يتيم كهوالوي اينك يتيم كجاك بور بابر مداتا আল্লাহ এনেং হুদ্দা কুরবি ইয়াতিম ইহাগে ইয়াতিম কুজ্জাগে মুদালুম বেনুম কুরুং হেওগতুগা এবাহি এনায়া ক্রিয়া ফুদেলাওয়ারা মিসালেকং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুরিহা এমমেন্না ইয়াতিমুগে মুদা কেওমাকি হারাম কামেকে ওয়াহি কুরবিনামা তিয়াবা মেনা বড় বড় কামাকাবিয়ে এবারে বড় তাকলিফা কাবিয়ে এগ আইল্লু মানা কুরবিনামা মেহারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইয়াতিমুগে মুদা হাক গুনুগতুগে কেওং হারাম কুরবি মা আসহাবে কালনা বড় বড় কামাকাবি এবেকালুম ইয়াতিমুগে মুদাতা ওয়াগুতুম ওয়াকি কফি মুদালুম তেম বরাব বড় উন্দাগুলাকান এবেকালুম নাবি তেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সওয়াল করিমা হাদিস করিবি নুয়া মিহা নুফুদে মিহা ফাগিরু মিহা এনে বেনু করিদান এনে একুজাগে মুদালুম মাসালিন নেতে এম আল্লাহ এদিবডি গেন নেবি নামাত ইয়া বামি হুন বড় তাকলিফে জেসসেবি হে এবাহি ইয়াতিমুম বালান জেসসেবি হে এহেন নামে সেমি হুনগে মুদালুম বেনুম করুম এই হারাম কামে কামুগে লেবি হে এনামে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হুনা মাগু তানামাস কো দেবাতে ফুদুন তেরিয়া কম গানুয়া নামা এগেন বেন কুরমা কি এই মাসালেন হুর কামে নউনে এই মিয়াত গ মানাই কি আদে মিহার মি আননি কাভেনি গ মাসালাত ফেরেনি রব বড় মি কাভেনি গ মাসালাত মিয়া মি সূরাতু গ রব মি নিসাস এম বড় সূরা সূরাতুন নিসাউল কুবরা মি সূরাত কিয়া হেন নামেন এই মি এন নামা কি সূরাতুল বাকারা এন নামাকি মি সূরাত মি কেন সূরাতুল বাকারা গেরি গেরি সূরাই আনেন নামাকি সূরাতুন নিসাইল কুবরা মিয়ার এবত্তাস নিসা সূরাতে বেস আল ইমরান সূরাতা জেহিং ওতি নিসা সূরাই আং হেনুং গেসো নিসা গে মানে কাং হেনুং আং হেনুং গে এমমে গিনা মাসালাতান বায়ান করে ফানি সূরাতুল বাকারা গে হেমবে গে নি সূরাতুল বাকারা বেস মি কিওনো সূরাতুল নিসাউল কুবরা এমাদেম মি আননি কাভেনি গে মাসালাতা বার তাফসিলু গে তেরে গে কান্তাত্তাকা ইয়েতরে কান্তাত্তাকা মিকাংকাং এবা আদে দেন আন্না হাফতাগা বে ইরাদা করে বিয়া এবা কুরিয়া দানে কমিয়াকাস মি মাসালাতাহু তেরেগে এবা আদে দান কোলে বড়তি মাসালাতাবেস মিয়ার কুডা কুদিন আন্না হাফতাগে মি দেরে আন্নান কামেন নাই গে কুডা কুদিন এবেস কুডা কুজ্জাকু আন্না হাফতাগে মি দেরে মি জানে মাজলিহান আন্নান কামেন নাই দারসাকা কুদিনা চুট্টি মেহার এই কুদিন না বেহ বড়ে তিমি না বেহ মাসের তাকে মিয়ান্নানি এহেম বিমা হুরি হ্যা কুড়া কুদিন না চুট্টি আন্ন হাফতাগে বুরাসতি লেরে হুকুর বিলেরে চুট্টি হুরি হ্যা কুড়া কুদিন না আদেন সুয়ালে বে ফুড়া সুয়ালে হুরাম বি হ্যাঁ কুড়া কুদিন কুড়া কুদিন এরে কুড়া কুদিন আদে মেহার কুরিম বেশ পনে ফাদা আনে বেকার সওয়ালে কো গেনওয়ান কোটা হুদিন বেকার সওয়াল কেন দেবেন জবাব দেন মিহার ওয়াগুতু গে বেনু হিফান জেহে নে হেমা কোটা কুদিন হিতা সওয়াল আন্নান দেন বড় তিমন উন্নান ফুরসত এই বড় তিমন জেহে ইসকান দেন হুরিয়া কামে তা এই ওয়াগুতু বেকার ন কোরান আহি গাতু দেন সওয়াল হিতা আরাফ কুজ্জা কো গুতুন আইন নাগাম বি কুজ্জা কা ফুরসত লিবেন দেন ওয়াগুতু বেকার ন কোরান বড় তিমন না ফুরসত লিবেন নামাজ কোরআন নিমে ইরুগা tirangalo suwale warangalo suwale nge amihar mi bay mi hun bay be hulu misal kan namadan annai ruga ebowe bay faiti we gusfa den imami ha ko fahwatta hayat kiya fe na tedwane ta tedwa iruga ena annagan jehenu ton mat nu jehenu to egen bay be kan ita kunai dalilen as fe nagan jehenu ton nu jehenu to ege huri den visnafa ilmari etan bay be kan vidalwe attahiyata kun ne enange tedwe wen salan nudi eu jan nagar ei furatamatta hayat tedwa fada den ane ilmer anebbe kalum mi vidalwani e hat ane timmana rakwata tedu wanya timmana rakwata tedu wanya ena ganje misalaka ena lavvali derakwai imam miha ekwa den fahwatta hayat kiya fena tedwan komme go tevis timmana rakwata ehme jena in nagar ehne nu misalaka ena imam miha ekku libejje kitar rakwai tin rakwai baki ni rakwai e rakwatan ena tedwar ainnu nagashe amaha sambanna ashe te ko rangalo kama fenna ni sawa baki e fahura timman rakwata tedwar unagam via oti hadis ka timman rakwata tedwar de rakwatun timman rakwata tedwar eruga ain nagang oti hemi ma er rakwai baki o ejja kana gana kamen nen eta ko not er rakwai imama ekko libuni mi tedwani devana rakwata imam hasan andini ma enage devan rakwat tedwanya eta angavis nagagen gana kamen nei hama hasambanna isnaje ashara kurvene aa mihar komme mihakus namad kurambi suturayaka dimala erakum mihunu dana kurimati kurikanda yafaye suturayakam komme suraka dimala enu nifaraka dimala enu tabegge fahatuga enu mihegge fahatuga mihaku namadan kurami mihegge fahatuga suturami kiyani namad kurami mihage kurimati ge sajida kurayaru bo kiriya nujihe varuga bahattan jihech digoy evar hem tam ekka mugavias far ekka mugavias mi hekka mugavias masalen echchaka dimalan hore hus sama mita meduga huragen namad qur'an kamenne ei gos kame hama meduga huragen ebbes kar sutura en neti namad kurun ei rangal kamenne ei sutura be hettuma ki ei warak gadavegen wa sunnate warak gadavegen wa sunnaten ei a e sut mi sunnen namad kurun hura fesi shar ek kurvene ena ehi sabun danya ene ena sajida kura demedun danya ena durkolle vena tun e amiyar komme nasservis vani rahunage gotugaye bevifa ena kura amalutaka eku is illa ashab al yamin aitaanga illa ge mane ki etaanga ane istisna ko fenune ki eta amiyar arai bahuga illa beenun kure demana ekka illa beenun kure demana ekka istisna ge mane ekka ya ekamaku ge mane ekka ya hama menui مدثر دوي اميتاغا ميني ويدار وفا انا كم نفس بس هيك معنى كافر بس هيك ترى هيك هيمنه انا مؤمن بس هيمنه كم نفس بس وني باندوي فاين مترا هناك غوتوغا بيبي فاي وني انك عمل تكايكو اهن نوني سوارو گه ايرانغالو عمل كو فورجيا ehen nuni naraka enu baamal takofa horajjiya mihara ni jirmi hisaba illa ashab al yamin kanaatu ge ahul verim menu ebahi kanaata faddeve mihun menuvi emihun nuba amal taaku mitaanga murada ki nuba amal taakun emuna kurai foru nuba amal taakun emihun nu hippeve ne rahina memuni rahane gotugano bevven e kiwe emihun evrama gina he amal kofve bahuri he of tirafata barve bahuri ege sabun echita fuwe gen gajje e maana e gotam mini maana kofva ফুরতা নাগা আই আ তাবিদ এলম কে মা বারব বড় গোস কামে গাই বারব বড় গোস কামে গিনা ফাহরাং এ তন্দরুন দন না মিউং এ লিয়ে বেচ্চে সে মেন কান নে গে এগা মি হাদালা ফেচ্চে মি দেনি এগা মানে খুদে মিউং কার বনা বলে আহা বলে মি তিলিউনি কোঞ্চেন গে নে গে না লিউন এচ্চে স্নে গা দুনস পুনি দেনে মি আতা লিউন এচ্চে খুদে মিনা নোসেন গে না মে আর মি বাগো তা কি ফায়সা বহ কুরা কামে এবসে চে কি আগান তিবেন কুরা কামে নোম দিয়া এহাম আকাতাকে বেস কুরা হে ফুর দান এহাম এবস মি হাকাং কে কিয়া কান নে গে না এবস বাহে কি বা হুরি হা বাহে কি বা হুরি মি হাকাস এ নে গে না কিয়া আ এ নে গে না এ নাকাস নে গে না এহাম এ তিমি হাদা ফে মি দেনি দেন এ গে সাবম বাই ফার ফায়দা বেস কুরে বে শয়তানি কাম কাম গ বেজি এ শয়তানা মি হা লব ইয়াং ইতিমাদ কুং ইয়াং আল কুং কুরা দরজে ইয়াং ইবাদে এ বাগু তুমরা মি তাবিদ গে সাবম নে মি কাম মেরাং আলো উই আল্লাহ গে এ কুরে বে আল কুং এ নাই দু কলি আল্লাহ শারি কুরি নাই শিরুকে গিনা ফার শিরুক করে বেনি এগে এই হাম লারি অব্বাহ কুরা কামেন এই বুদু দীনু গে আহল বেরিন কুরা কান তত্তং এ গিনা তাবিদ ওয়াল ওয়া হাসেন এন্নু বুদু দীনু গে মিয়ন তিবেন তাবিদ ওয়াল তাবিদ ওয়াল এই বুদু দীনু মি তন্তরাং আ সুরি কান তত্তং এ মি হুম ফায়সা কুরা কান তত্ত তাবিদ ওয়া দাফা মি হুম না দীনু এই আন্ডা এলি গেন নু বায়া কান তত্তং এ আদেম মে মি কোলম এ ভাই মি হুম ফোঙ্গাটা কোন এই কি কুরং এখন বাহাকা দেখান মিসাল একা আংহিং আডম বাহাকা দেখুন বাহাকা দেখা গেন নোয়ানে আংহিং আডা কোন না আংহিং আডা কোন নোয়ানে এই মান্তা শাব্বাহ বি কওমিন ফাহুয়া মিন্নু অনেক কানে হাদিস গে রাসূল দস হাদিস ফুল কোরবান ফিরহিনু গেতেন আংহিনু না আত্তর মাঙ্গুলে মিহুন আল্লাহু লাআনে লেবিয়ে আদি আংহিনু গেতেন ফিরহিনু না আত্তর মাঙ্গুলে মিহুন আল্লাহু লাআনে লেবিয়ে এম বিমা আংহিং আডম হামগামস এনা ওয়াহকা দক্কা গে নোয়ান কা ফিরহিনু না কান্নেন এ কাঙ্গে কুরমে আংহিনু না মাসসে আংহিনু না হুদ্দা আং রানা কা সাংহিনু না হুদ্দা ফিরহিনু না কান্নেন এ কামে গহনা আইলো মে আমে কানি ইংলি গে আঙ্গটি ফিয়া আঙ্গটি রিহি আঙ্গটি এড়ে নে ইংলি গা এই মিদে ইংলি গা নোতা মিদে ইংলি গা দেয়া তুম বেশ মিদে ইংলি গে এড়ে নে রিহি আঙ্গটি হ্যাঁ দোয়া করুমে আ জুয়া করুম জুয়া করুম কুড়ুমা কি দেফরা তুম ফায়সা বাহাট্টাগেন কুড়েবে কুম্মে কুড়ি বারেন এই এগেন কামিয়াব মিহায়ান হুরিহা ফায়সা এবার ইহা ফেতুম গ মুবারাত এসবে মিসাল কা দেখ দেমি হুম ফেতুম গ মুবারাত দেমি হুম হামায় কানি বাট কই মিয়া কুসা তে কামি বেন কুরি মাতি দেম মি বুনি কি কে ফেতুম মি কামিয়াব জি মা কুরি রাঙ্গো সিমি হা 270 রুপিয়া এই জুয়া তাস কুলু না কা তাস এস মি কুলানি হুরি হামে মি ফায়সা বাহাট্টা বাহাট্টা ফেগে মলুই মি হা হুরি হা ফায়সা এই জুয়া ইয়ার নিচে এ কমমে কুলি বারে সোয়ানে এ কুলে দেমি হুম ফায়সা বাহাট্টাগে কুলে ফিয়া এই কমমে কুলে বারে কাম গাইস কুলে দেমি হুম কুলে দেমি হুম ফায়সা বাহাট্টাগে মলুয়া মি হাকাং উরিয়া ফায়সা লিবে গোতা কুলে কমমে কুলে বারে এই জুয়া দেন মিসালে কা দুম গে মুবারাত এস মি হা বেবি দেমি হুম দুয়াং মি হট্টুনি কমমে মি হাকাস মিনি সাতে কা রুফিয়া লান ওয়া দুইস্তা রুফিয়া লাফ এমমে কুরিয়া রাগেন দা মি হাং এ উরিয়া ফায়সা লিবে গোতা এস জুয়া দেমি হুন লারি বাট্টা এহেন নামাস মিসালে কা দুমুগে মুবারাতাক এহেন ফারাতাক ইনাম মুশাইডি এতি হুদ্দা নারং ইচ্ছে আ এতি হুদ্দা আ দেমি হুন নামাস মিসালে কা একাকু ইনাম মুশাইডি মিসালে কা একাকু তিগে তেরেন একাকু ইনাম মুশাইডি দেন দুবাগাতি দুবাগানে গে মলওয়া মি হায় এতি লিবে গত এ সুদ্দা মিগে মানাওয়ানি দে ফারাতুম ফায়সা বাট্টা মলুই মি হায় মুরিহা ফায়সা লিবে গত কান্দা কুরুন এতি মানালি ও মিহার এগে ওয়ান কত কি দেন সিদা জুয়াম কেন দে ফরাতাক মুসা এলিমা একাম কো এক গেল্লু মে গেনাতে এক দেরবা মিহা দেশে দেরবা মিহা এচ দেন জে হুম এই আসলি ভাই গতো গো হেন এ তে জুয়া কেন ওয়ান জুয়া ওয়ান দে ফরাতুম বাটা দিয়া একাম কো এ সুদ দেন ওয়ান সাহেব কি দেরবা মিহা গে আতুম নাগাং এনা গেল মেবাই মলো ইমি হাত দেন জি নাসলো দেরাবি তিমি হম না আসলে কি এই না দেরাবা আমি হাঙ্গুরি হ্যাঁ দেরাই দিন কাম কোনো দান জুয়ায় কেন গুণ হয় না একা এফরা তখন দিন একায় ফাসকুরমেন নিন না তাফাতু ইয়াস তাফাতু বিকাস ফাসকুরমেন আমি সালাগা গোদাং কিলো হয় গোদাং কিলো হয় মি দিফ আমি মি বনি হাঁডু কিলো হয় কেন তা দে কিলো হাঁডুলা গোদাং কিলো আমি বাদল কুরানি বাদল কুরার হাঁডু কিলো দিনই মানে ফরাত মানে মাহাদাং আন্নাতে মিতি বালে এম যে এতে সুদ্দেন মার এ বাগুতু এতি মি আর রিবা একুলেবে মুদা গে মুআমালা কুরার এ বাগুতুং এ বাগুতাং এতি নিমমানজি এনে জিনসু তাফাত হইয়া তি জিনসু তাফাত হইয়া দেন জিনসু তাফা এ জিনসু হইয়া এগে শর্ত হই ব্যাং এভার ওয়েস বাঞ্জি হেনে ওয়াগুতুম ওয়াগুতু আতুম আতা দেবেন জি হেনে এ জিনসু হইয়া দেন রিবাগে রিবাগে মি মুআমালা একুলেবে মুদা তাহুগা জিনসু তাফাত হইয়া হাম এখান এ শর্ত ইনি এই কোন শর্তে আতুম আতা দিনুম এখানে গিনাউমা কুম আসসালে নাই এবনে চেনে গেছে আর রিবা দেফায়াসা দেফায়াসা বাদল কুরায়রো রঙ্গল ফায়াসা আই এহেন নামে মি আন এজিন সে কাম কোনো বালাই মের নে গে মে আর ডলার এ সব কি আগু তাফা তো জি মিসা হাম 1 ডলার এর রুফিয়া নু ইননা নি এ তিগ ভাগে কি এই এ গে আন মাকসুদ এক গোইং এহেন নামে জিনসু তাফা তো এ হুরিহা চে গরিবায় ভাই মেনে এই আগুগে গতুগে বেনুম করে বেতি এম বেগান নিনান ফাসায় কে বুনে ফাইং ইননানি রানা রিহি নুয়াতে এগে বদলুগে বেনুম করে বে এচে আগুগে গতুগে ইস্তেমাল করে বে আগুগে গতুগে ইস্তেমাল করে বে এম এচি কে জিনস তাফাত ওয়েজিয়া এগে ইখতিলাফ করে বেনে এহ নামাজ আতুং আতা দিনুম ইশারতে রিবা একুলে বে মুদা এগে জিনস তাফাত ওয়েজিয়া এশারত ইনি এই আতুং আতা দিনুং গিনা উমাকু মাদুমাকু নাই মাসালে এই জিনসুম বেজিয়া দে শর্ত এই এভার উমা আতুং আতা দিন মা দে এম মে কিয়ানি দে রিবাই বলে দে বাত্তারে রিবাল ফাদলা রিবাল নাসিয়া রিবাল ফাদলা কি মি মানে এবাত এই জিনসু কে দেতি বাগুতুম বাগুতুম উনি তোর কক গেন আনকে দি করুন এই রিবাল ফাদল নাসিয়া কি মি ইতি মি বুনাহে মিসার কা মি হাকো বুনি হাঁডো কিলো দিফা মিসার গোদং কিলো হয় হাঁডু দে কিলো দে গোতা এনা বুনি ফাহুং আন্না আসে মাদা মা আন্না আসে এ রিবান না সিয়া ফাহুং আন্না হেন গুনে মেনে এটি দেন যাওয়া গুতুন দেন যে এনে অহনু দেবে দে আসলে কোনো দেবে এনে দে মিহার দরুরি কামে তাই বেঙ্কাল্লারি লুং হাকিগত কেন দেবে এনে বালা তা মানু আলিল ইসমি হল দোয়ান কুরআন গোতি আঙ্গা তেবে আমি হুম ফা ফায়া এক কোনেক মচ্চা আনি আর মুগ মচ্চা এক কোনেক এহি তের নু আসে মিয়ার কমমে গতে বিয়াকাস বেঙ্কা মুদাল মাকি এক মাং এহি তেরিবুম রিবায়ং এহি তেরিবুম এই এই এগে গমি হুম মিউ না লোন দি ফেনা গানি তুরা হামা এ মি রাইজি তুঙ্গে ফাসা তাই হামা এ ফাসা মেনা লোন দি ফে এগি তুরা গেনা গানি মানে কি রিবায়ং এহি বে দেবেনি এ রিবায়ং এহি বে দেবেনি এ একং এহি নু বেনা হারাম কামে হাই গাতো একমাকো বেঙ্কা মিহার লারি লমাকি জরুরি কামে গে দাশং মিহুঙ্গে ব্যাংকং এলানি ইসলামী ব্যাংকং হরজিয়াকা মুসলিম কাং উদ্দাগেন নোয়ানের বাগে মুআমালায় কুরবে ব্যাংক কা ফায়সা দুম ইসলামী ব্যাংকং হরজিয়াকা রিবায়কি দিবেহিম বেস মুনানি আসুদ সুদ ওর তুম বেস মুনানি আসুদ এ কি রিবায়কি misalaka meena ena din sateka rufiya daranya difami bunani mi sateka rufiya timannan raddu kura iruga sateka vihirufiya gennan jiyene ema e vihirufiya e riba ituru viba eje ki kuno faruga hippane ema holatama aaye gos zinata ge zinat ter kurmatta ka en non gurwan baawale fawani ki ya eti kiyawa fe yang amalu kurma baawale un ilmerin mana kurwa ka men ei farta zinat ter kurmak gurwan hippa elum subhanakallahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik.